الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شرع لكم من الدين ما وصى به نوحا وإبراهيم ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب سورة شورى تروايت جابتو حمد والصلاة جابتو بشمس وجابتو عبادت شي موهن الله رب العالمين الجنة যিনি আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, রুজির মালিক, রোগের মালিক, আরোগ্য দানের মালিক, সব কিছুর মালিকানা যার হাতে, সে মহিয়ান গরিয়ান আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এবং যাবতীয় দরুদ ও সালাত তারই প্রেরিত সর্বশেষ নবী, সর্বশেষ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আজকের আয়াতটি এমন একটি মৌলিক যেখানে প্রথম রসুল নূহ, শেষ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পুরা নবীদের দাওয়াত সম্পর্কে একটা মৌলিক দিক নির্দেশনা উম্মতে মুহাম্মদকে দেওয়া হয়েছে। এত সংক্ষেপে বিশাল হাজার হাজার বছরের ইতিহাসে বলা যায়, কোরআন না আসলে বোধহয় আমরা বুঝতেই পারতাম না। এর মধ্যে বাছাই করে মাঝখানের তিনজন রসুলের নাম নিয়েছেন, ইব্রাহিম, মূসা এবং ঈসা। ইব্রাহিম আবুল আম্বিয়া, মূসা বনু ইসরায়েলের শ্রেষ্ঠ নবী রসুল, ঈসা বনু ইসরায়েলের শেষ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পুরা বিশ্ব মানবতার কাছে প্রেরিত সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ এবং একমাত্র রসুল। চারজনের চারটি বৈশিষ্ট্য। নূহ মানব জাতির নিকটে প্রেরিত প্রথম রসুল, ইব্রাহিম তার নিজ এলাকার ইরাকের অধিবাসীদের কাছে প্রেরিত প্রথম নবী, মূসা বনু ইসরায়েলের নবী প্রথম রসুল এবং ঈসা বনু ইসরায়েলের সর্বশেষ রসুল। কিন্তু মুহাম্মদ শুধু বনু ইসরায়েলের নয়, তিনি জিন ও ইনসানের নবী, বিশ্ব মানবতার নবী এবং সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, সৈয়দুল মুরসালিন ওয়াল আমবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চারজন মানুষের নাম নিয়ে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এক কথা বলে দিয়েছেন, প্রত্যেক নবী মানুষকে আহ্বান জানিয়েছেন কি এবং আমরা করছিটা কি, এটা যাচাই বাছাই করা জ্ঞানী মানুষের জন্য আয়াতটা পেশ করেছেন আল্লাহ পাক। তারা সবাই এক কথা বলেছেন, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফারাকু ফীহি, তোমরা সবাই দিন কায়েম করো এবং এ ব্যাপারে কোনো মতভেদ করো না, দলাদলি করো না। এই মৌলিক দাওয়াতটার ব্যাখ্যা নিয়ে আধুনিক যুগের আলেমদের কিছু বিতর্কিত ব্যাখ্যার কারণে আজকে হাজার হাজার মানুষ পথভ্রষ্ট হয়েছে, শত শত যুবক পথে প্রান্তরে এখানে সেখানে গুলি খেয়ে মরতেছে দিন কায়েমের ভুল ব্যাখ্যার কারণে। একজন মানুষের চিন্তাধারাকে কেন্দ্র করে এই ব্যাখ্যা উপমহাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সর্বত্র ছড়িয়ে পড়েছে যে দিন কায়েম অর্থ হুকুমত কায়েম। অথচ নূহ হুকুমত কায়েম করেন নাই, ইব্রাহিম হুকুমত কায়েম করেন নাই, মূসা সুযোগ পেয়েও হুকুমত কায়েম করেন নাই। ফিরআউন গোষ্ঠ শুধু সাফ হয়ে গেল না, পানিতে সাগরে ডুবে, এরকম সুযোগ কোনো নবী পায় নাই। উনি যদি রিটার্ন ব্যাক করে মিশরের সিংহাসনে বসে দিন কায়েম করতেন, রাষ্ট্র পরিচালনা করতেন, ওনাকে বাধা দেওয়ার কোনোই মানুষ তো পরিবর্ঘা কেউ ছিল না, একেবারে বিরোধী দলবিহীনভাবে উনি রাষ্ট্র চালাইতে পারতেন। কারণ যারা কাফের ছিল তারা তো ভয়ে সব কুকুরে গেছে, যদি বলতো দেখো আমি কিন্তু ফেরাউন এবং তার 7.5 লক্ষ সেনাবাহিনীকে আল্লাহর গজবে ধ্বংস করে দিয়ে সাথে আমার লাঠির বরকতে তোমরা যদি বেয়াদবি করো তোমরাও এরকম ধ্বংসই মরবে, এই একটা কথা বললে কি মুসার কোনো বিরোধী দল থাকতো নাকি? কিন্তু উনি এই সুযোগ গ্রহণ করেন নাই, কারণ আল্লাহ তাকে নির্দেশ দেন নাই। এরপরে সর্বশেষ রসুল ঈসা আসলেন, ঈসাকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছিলেন বিশ্বের কোনো নবীকে এই ক্ষমতা তিনি দেন নাই। একটা মানুষ মরে গেছে কবরে, কবে তার ঠিক নাই, কমবে ইজনিল্লাহ, আল্লাহর অনুমতিক্রমে তুমি দাঁড়িয়ে যাও। একটা মানুষ মরে গেছে, বিসমিল্লাহ বলে গায়ে হাত দিয়েছেন, জিন্দা হয়ে গেছে, জন্ম থেকে অন্ধ, বিসমিল্লাহ বলে চোখে হাত বুলিয়ে দিয়েছেন, চোখওয়ালা হয়ে গেছে, সারা দেহে কুষ্ঠ রোগী, কুষ্ঠ রোগের কোনো ওষুধ সে যুগে ছিল না, এ যুগে আসে কিনা আল্লাহ ভালো জানে, শুধু গায়ে হাত বুলে বিসমিল্লাহ বলে দিনান যে কুষ্ঠরোগ সাপ। এত বড় ক্ষমতার অধিকারী এই নবীকেও পর্যন্ত মানুষ গ্রহণ করে নাই, এমনকি তার নিজের বাড়িতেও থাকতে দেয়নি। অবশেষে আল্লাহ পাক তার বাড়ির মধ্য থেকেই আসমানে উঠিয়ে নিয়েছিলেন। এরকম ক্ষমতাধর নবী যদি ইচ্ছা করতেন যে আমি রাষ্ট্র কায়েম করার পর দিন কায়েম করব, খুব সহজে করতে পারতেন। সর্বশেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ইতিহাস আপনাদের সবার আজ জানা আছে অল্প বিস্তর। আপনারা কি একবার চিন্তা করে দেখেছেন এই মানুষটা জন্মভূমি ছেড়ে, মক্কার পবিত্র স্থান ছেড়ে কেন মদিনায় পালিয়ে গেলেন? তার মধ্যে কি কোনো ক্ষমতার অভাব ছিল? যদি আমাদের হুজুরদের দোয়ায় হারানো গরু ফিরে পাওয়া যায়, বন্ধা নারীর গর্ভে সন্তান আসে, তা আল্লাহ রাসূলের দোয়ায় আবু জাহেল আবু লাহাব মরি সাফ হইতে পারত না? এই লাইনের যান নেই, পাথর মেরেছে, ফিনকিদের রক্ত বের হচ্ছে, কিছুই বলছেন না, দৃশ্য দেখছে কৃতদাসী দূর থেকে কাফের, কিন্তু এটা সহ্য করতে পারে নাই। একটা নিরীহ মানুষ দাঁড়িয়ে আছে, তাকে কেন মারা হবে? ঠিক তখনই আসতেছিল কুরাইশ বীর হামজা ইবনে আব্দুল মুত্তালিব, সশস্ত্র অবস্থায় শিকার করে আসতেছিল, তো বলে এই তুমি না বীর? হ্যাঁ, কি হয়েছে? তোমার এই ভাতিজা মোহাম্মদকে আবু জাহেল মারলো পাথর ছুঁড়ে, তার কপাল ফিরে তীব্র বেগে রক্ত বের হচ্ছে, আমি দেখলাম। আর তুমি কিসের ভাতিজা? এই মহিলার এই বক্তব্য শুনে হামজা ক্ষেপে আগুন হয়ে গেল, কোথায় সে শয়তান? একই দলের কিন্তু, সোজা চলে গেছে আবু জাহেলে বাড়িতে গিয়ে দরজা ধাক্কাতে সমানে লাথি, দরজা খুলে বেরিয়ে, কি ব্যাপার, তুই কি আমার ভাতিজাকে মেরেছিস? হ্যাঁ, সঙ্গে সঙ্গে যা করার চাই, কিল চড় ঘুষি লাথি মেরে একদম সেখানে, অথচ সে কিন্তু সবচেয়ে বড় নেতা, মুখের ভাবে বলে দিল, শুনে দেখ হে নেতা, আজকে থেকে আমি তোর সঙ্গে আর নেই, আমার ভাতিজা যাকে তুই মেরেছিস ওই মোহাম্মদের দলভুক্ত আমি মুসলমান হয়ে গেলাম, পারলে তুই আমাকে ঠেকা। এই হল হামজার ইসলাম গ্রহণের ইতিহাস। আল্লাহ রসুল কিন্তু পাল্টা মার দেন, এক ঢিল তো মারতে পারতেন। ঠিক এক তিন দিন পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনিও মুসলমান হয়ে গেলেন। কুরাইশের দুই বিশাল দুই বীর, যাদের নিয়ে কুরাইশ গোত্র গর্ব করত, সে দুই মহান বীর চলে এলো আল্লাহ রসুলের সাথে। মাত্র বয়স ওমরের তখন 26 বছর। যদি আল্লাহ রসুল ওই দিন পাল্টা মারটা দিতেন তাহলে কিন্তু হামজার মধ্যে প্রতিক্রিয়া হইতো না, ঠিক না? ওমরের মধ্যে প্রতিক্রিয়া হইতো না? ইসলাম মানুষের হৃদয় জয় করতে চায়, ইসলাম রক্তের বদলে রক্ত নেওয়া পছন্দ করে না। মানুষের আকীদা পরিবর্তন বড় জিনিস না, মানুষের দৈহিক পরিবর্তনটাই বড় জিনিস? যে কোনো সময় একটা মানুষ ভয় পড়ে আপনার পায়ে সজ্জা করবে, কিন্তু স্বার্থ উদ্ধার হয়ে গেলে পালিয়ে যাবে, কিন্তু আকীদা যদি পরিবর্তন হয়ে যায় অলক্ষে অদৃশ্য থেকেও সে আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য সে চোখে পানি ফেলবে, এটাই তো বড় পাওয়া। এই চারজন শ্রেষ্ঠ নবীকে আপনি দেখুন, নূহ ইসলামকে মেরে অর্ধমৃত অবস্থায় তার বাড়ির সামনে রেখে যেত শত্রুরা, 950 বছর ধরে তিনি দাওয়াত দিয়েছেন, মানুষ তার কথা শোনে নাই, কিন্তু এটাই তরিকা, দিন কায়েমের এটাই হল পদ্ধতি। এবং দিন অর্থ এখানে তৌহিদ, আল্লাহর একত্ব, দিন অর্থ রাষ্ট্র ক্ষমতা নয়। তাই হয়তো তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে, নূহকে রাষ্ট্র নেতা বানাতে হবে আমাদেরকে, ইব্রাহিমকেও রাষ্ট্র নেতা বানাতে হবে, অথচ আপনারা জানেন ইব্রাহিমকে তৎকালীন রাষ্ট্রনেতা নমরুদ আগুনে নিক্ষেপ করে হত্যা করার চেষ্টা করেছিল, করেনি? যদি ইব্রাহিমের এতই ক্ষমতা থাকতো তো নমরুদ কোথাও উড়ে যেত? অথচ ইব্রাহিম যার উপাসনা করতেন সে আল্লাহর, সে আল্লাহর গজব যখন নেমিল নমরুদের কাছে, কোনো সৈন্য সামন্ত লাগেনি, একটা মশা, তাই না? একটা মশাতেই নমরুদ শেষ, আর ফেরাউন তো পানিতে ডুবে শেষ। আল্লাহর হুকুম আসলে কারোর কোনো কিছু করার ক্ষমতা থাকে না। সেই মহান শক্তিধর আল্লাহর যারা ইবাদত করে তাদের তো বান্দার ইবাদতের কোনো প্রয়োজন নাই। নবীগণ এসেছিলেন মানুষকে আল্লাহর আনুগত্যশীল মানুষে পরিণত করার জন্য, যেন মানুষ শয়তানের আনুগত্যশীল না হয়। এই মৌলিক ব্যাখ্যায় পৃথিবীর প্রায় সকল আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল মুফাসসির এতে প্রায় একমত। শুধুমাত্র 20 শতাব্দীর আধুনিক মুফাসসির, রাজনৈতিক মুফাসসির একজন, তিনি দ্বিমত পোষণ করে বললেন যে না, ওইসব নসিহাত টসিহাত করে কোনো কাজ হবে না, ক্ষমতা অর্জন করতে হবে, পিটাইতে হবে, লাঠি মেরে ঠিক করে সালা তাদের করবো নেবো না, 10 বছর জেল, কোন বেড়া সালা তাদের করবো না, দেখে নেব, ব্যাস হয়ে গেলে ব্যাখ্যা শেষ। এটা খুব ভালো লাগে, কারণ সবাই ক্ষমতায় যেতে চায় না, কে বলেন, সবাই ক্ষমতা চায়, ফলে এই ব্যাখ্যাটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আর এই এটা আসলে ব্যাখ্যাই না, এটা অপব্যাখ্যা, আর এই কারণেই আজকে হাজার হাজার মানুষের পদস্খলন ঘটে গেছে, টুপি দাঁড়িয়ে দিয়ে কাজ হচ্ছে না। এখন আমাদের সবারই মানে জাকান্দানি অবস্থা, মানুষ দূর থেকে টাকায় সন্দেহের দৃষ্টিতে, না জানি একটা জঙ্গি আসতেছে, টুপি দাঁড়িয়ে মানেই যেন একটা জঙ্গি, মেয়েরা বোরকা পড়লে মুসকি দিয়ে হাসে, এই তো দেখো বোরকার মধ্যে কি আছে, এমনকি পরীক্ষার হলে গার্ড দিয়ে ছোট বাচ্চা বাচ্চা মেয়েরা এসে পরীক্ষা পরীক্ষার্থী হিসাবে এক ইনস্ট্রাকশনে লেখা আছে, কানের পিছন দিয়ে, অর্থাৎ কান এবং মুখ পুরোপুরি খোলা রাখিতেই হইবে, অবশ্যই রাখিতে হইবে, ভাবখানা এই কান এবং মুখটা ঢেকলে ও জঙ্গি, না ঢেকলে ও গায়ের জঙ্গি। আশ্চর্য মুসলমানের দেশ, এটি হচ্ছে এদেশের বিধান। মেয়েদের প্রতি সন্দেহ, ধার্মিক পুরুষদের প্রতি সন্দেহ। অথচ দেশটা বেঁচে আছে কিন্তু এখন পর্যন্ত কিছু সংখ্যক ধার্মিক কর্মকর্তা কর্মচারীর জন্য নেই। যে কোনো সরকারি অফিসে আপনি যান, এক কথা বলবো, সব চোর এবং দুর্নীতিবাজ। ইল্লা মাশা আল্লাহ, যারা আল্লাহকে ভয় করে গুটি কত কর্মকর্তা কর্মচারী, যারা হালাল হারামের হিসাব রাখে, যারা সরকারি আনুগত্য চেয়ে আল্লাহর আনুগত্যকে বেশি ভয় পায়, তাদেরই কারণে এখন পর্যন্ত সরকারি প্রতিষ্ঠানগুলো টিকে আছে, যদিও তাদের সেবার কোনো মূল্য তারা পায় না। সকল নবীর একটাই লক্ষ্য ছিল, মানুষকে আল্লাহর আনুগত্যশীল করে গড়ে তোলা, আর এটাই হল তৌহিদ। আল্লাহ পাক অন্যত্র ব্যাখ্যা দিচ্ছেন, ওমা আরসালনা মিন রাসূলিন মিন ক্বাবলিকা মিন রাসূলিল্লাহ নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার পূর্বে যত রবি রাসূল আমি পাঠিয়েছি শুধুমাত্র একটি কারণে, লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুন। হে মানুষ, তোমরা বলো আমি ব্যতীত তোমাদের কেউ উপাস্য নাই, অতএব তোমরা আমার ইবাদত করো। আর আমার ইবাদত করব অন্যকে মিলিয়ে একসঙ্গে কি জগা খিচুড়ি করা যাবে? তাই ব্যাখ্যা দিচ্ছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জেনে রাখো তোমার পূর্বে যত উম্মত, যত সম্প্রদায় গিয়েছে পৃথিবী থেকে অতীত হয়ে গেছে, প্রত্যেকের কাছে আমরা এই মর্মে নবী পাঠিয়েছিলাম, আন ইয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে বিরত থাকো। ফামিনহুম মান হাদাল্লাহ, তাদের মধ্যে কিছু লোক হেদায়ত প্রাপ্ত হয়েছিল, আল্লাহ পাক হেদায়ত দান করেছিলেন, অমিনহুম হাক্কাত আলাইহিমুল দালালাহ, আর তাদের মধ্যে কিছু লোকের উপরে পথভ্রষ্টতা নির্ধারিত হয়ে গিয়েছিল। ফাসিরু ফিল আরদে, অতএব হে উম্মতে মুহাম্মাদী, তোমরা পৃথিবীটা ভ্রমণ করে দেখো, ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, দেখো মিথ্যাবাদীদের অবস্থা কেমনটি হয়েছে। আপনারা দেশ বিদেশের গল্প শোনেন, ঘটনা জানেন, বিশেষ করে যারা আহলেদের যুবসংঘের ক্যালেন্ডারগুলো যারা খেয়াল করে দেখেন, এসব ইতিহাস আমরা সেখানে তুলে ধরার চেষ্টা করি। আদের ধ্বংসের ইতিহাস গত বছরের ক্যালেন্ডার গেছে, সামুদের ইতিহাস, লুতের মৃত সাগরের ইতিহাস, এসবগুলো এখন পর্যন্ত আমাদের সামনে জাজ্বল্যমান গজবের চিহ্ন হিসাবে আছে। এগুলো দেখেই মানুষকে শিখতে হবে, যদি না শিখি আমার এই পথ নিজেদের ক্ষতি নিজেরা ডেকে আনবো। যত বেশি বাড়াবাড়ি করব তত বড় গজব আমাদের উপরে নামবে। একটু আগে বললাম না, ওই তৌহিদের অবিব্যাখ্যা করার কারণে আজকে সারা মুসলিম বিশ্ব রক্তাক্ত বিশ্বে পরিণত হয়েছে। পাকিস্তানে, সিরিয়াতে, লিবিয়াতে সব ধ্বংস করা হয়ে গেছে, এখন তার এই মুখ করেছে বাংলাদেশের দিকে। এখানেও যদি কোনো ক্রমে একটু ভালো করে চালু করে দেওয়া যায় এই আকিদাটা, তার ইসলামপন্থী বলতেই এরা সব জঙ্গি হয়ে যাবে, এদেরকে কেউ ঠেকাতে পারবে না। কারণ ধর্মীয় জোশ এমন জোশ, কিছুকেই এরা তকওয়া করবে না, খালি ব্যাখ্যাটা ঘুরেতে পারলেই হয়। সাবধান, তৌহিদ কায়েম করো অর্থ হুকুমত কায়েম করো নয়, দিন কায়েম করো অর্থ রাষ্ট্র ক্ষমতা কায়েম করো নয়। এই ব্যাখ্যা যারা দেন তারা একেবারেই কোরআন হাদিসের বিরুদ্ধে ব্যাখ্যা দেন, আর এই ব্যাখ্যার পিছনে কোনো দলিল নাই, সেরে বানোয়াট কিছু কল্পনা ছাড়া কিচ্ছু নাই। তৌহিদের অর্থ কি? সাধারণত মানুষ তৌহিদ অর্থ বলেন আল্লাহ সৃষ্টিকর্তা। আসলে কি শুধুমাত্র তাই? এটা আপনার তো লাগবে না, এটা বলার জন্য হিন্দুরা, খ্রিস্টানরা, ইহুদিরা সবাই এ কথাটা বলে, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। এজন্য মুসলমান হওয়ার কোনো দরকার নেই। যখন আপনি বললেন আল্লাহ আমার সৃষ্টিকর্তা, তখন আপনাকে এটাও স্বীকার করতে হবে যে আল্লাহর নাম এবং গুণাবলী আমরা জানি না, যেমনটি তিনি বলেছেন তেমনটি তিনি, মা আলিকবে শানহি, তার মর্যাদার উপযোগী যা সেটাই হচ্ছে আল্লাহ। আল্লাহ মহান, কেমন তিনি, এক কেমন তিনি, আদি তিনি, অন্ত কেমন, অসয়া কুরসি উসামাওয়াতে ওয়াল আরদ, নবমণ্ডল ভূমণ্ডল ব্যাপী তার কুরসি, সেটা কেমন, এইগুলো ব্যাখ্যা জানার যত কিউরিয়াসিটি আপনার মধ্যে জাগবে ততই আপনি আল্লাহর মহত্ব এবং বড়ত্ব সম্পর্কে আরো বেশি মনটা আরো খুলে যাবে। যখন আপনি ব্যর্থ হবেন তার মহত্বের পরিমাপ করতে, তখন আপনি কিন্তু কাফের হয়ে যাবেন, আপনি বলবেন সবগুলো অর্থ উল্টাপাল্টা, এসবগুলো ঠিক না। আল্লাহ বলছেন বালি ইয়াদাহু মাবসুদাতান, আল্লাহর দুই হাত প্রশস্ত। তিনি বলছেন এমন একশভ এমন একশভ আনসুকিন ইউদাউন ইলা সুজুদ, কিয়ামতের দিন যখন এমন ইউকশাফ আনসাকিন ইউদাউন ইলা সুজুদ, কিয়ামতের দিন যখন আল্লাহ পাক তার পায়ের নলা আলগা করে দিবেন আর সবাইকে বলা হবে তোমরা আমার পায়ে সিজদা করো, তখন যারা দুনিয়াতে মুনাফিক ছিল লোক দেখানো সালাত আদায় করত, সবগুলো পিঠ শক্ত হয়ে যাবে, চিঠি হিসেবে পড়ে যাবে, একটা সেজদা করতে পারবে না। যারা ওই দিন সেজদা করতে সক্ষম হবে তারই মাত্র জান্নাত পাবে। আপনি ব্যাখ্যা দিলেন আসলে আল্লাহর পায়ে নলা টলা কিছু নাই, এগুলো বলে শুধুমাত্র ওই দিনকার ভয়ঙ্কর অবস্থা বোঝানো হয়েছে। আপনি আধুনিক মুজাদ্দিদ মুফাসসির, আপনি বলে দিলেন আসলে আল্লাহর দুই হাত কিছু না, এটা হাত বলতে আল্লাহর কুদরত বোঝানো হয়েছে। তিনি ফায়নামাতুল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেখানেই তোমরা যেদিকেই মুখ ফিরাবে সেদিকেই আল্লাহর চেহারা আছে। আপনি বললেন আল্লাহর আমার চেহারা কি, ওর অর্থ হল আল্লাহর কুদরত আছে। আল্লাহ বললেন আল্লাহ নূর উসামাওয়াতি ওয়াল আরদ মাসালা নূরি কা মিশকাত, আল্লাহ নবমণ্ডল ভূমণ্ডল নূর জ্যোতি। আপনি বললেন জ্যোতি আবার কি, জ্যোতি হতে হারিকেন লাগবে, তা তো তেল দেওয়া লাগবে, তো সলিতে লাগবে, আলো বের হলো কোত্থেকে, ওসব বাদ দেওয়া কিছু না। আল্লাহ নূর অর্থ হচ্ছে আল্লাহ হলে হেদায়ত, তিনি হেদায়তের মালিক। এমনি করে যুক্তিবাদী মুফাসসিররা আল্লাহর হাতের অর্থ 42 রকম করেছে, কেউ একরকম মানে একমত হতে পারেন যে এর অর্থ কি হবে। এগুলোর ব্যাখ্যা আপনি কি করবেন? আল্লাহ বলছেন তার রসুলের মাধ্যমে প্রতি রাত্রের তৃতীয় প্রহরে আমি আল্লাহ নিম্ন আকাশে নেমে আসি, বান্দাকে ডাকি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, আসো কি কেউ ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করে দেব, আসো কি কেউ রুজি প্রার্থী আমি তাকে রুজি দান করব, আসো কি কোনো রোগী আমি তাকে আরোগ্য দান করব। এখন আপনি বললেন আরে আল্লাহ যদি আরশ থেকে নেমেই আসে, তার আরশ তো খালি হয়ে গেল, তাহলে ওখানে ওর ভারপ্রাপ্ত আল্লাহ কে থাকে, যেন আপনাদের ভারপ্রাপ্ত সভাপতি থাকে না। এই যে যুক্তি শুরু হয়ে গেল, যুক্তিরা শেষ নাই। 1500 বছর পূর্বে খাতানামা তাবি আবদুল্লাহ বিন মুবারককে এই প্রশ্ন করা হয়েছিল, উনি এমন ধমক দিয়েছিলেন রে জয়ীফ, আল্লাহ কিভাবে নামে কিভাবে ওঠে এতে তোর কি যায় আসে, তুই বেটা শ্রদ্ধা করবি না সেটা বল, ধমক শুনে রাগাই দিল। ইমাম মালিককে বলা হলো বকানা আরশুহু সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ পাক জমিন সৃষ্টি করলেন দুদিনে, তার জমিনের উপরে যত গাছপালা পর্বত সৃষ্টি করলেন আর দুদিনে, আর আসমান সৃষ্টি করলেন আর দুদিনে, মোট ছয় দিনে সৃষ্টি করার পরে সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, অথবা তিনি আরশের উপরে সমাসীন হলেন বা সমন্বিত হলেন। তো এই আল্লাহ আরশে চলে গেল এবং আল্লাহকে ছুটি দিয়ে গেল। ইহুদিরা বলল ঠিক আছে আল্লাহ যেন শনিবারের দিন আর কোনো সৃষ্টি করেনি, আমরা শনিবারের ছুটির দিন ঘোষণা করলাম। খ্রিস্টানরা বলল আল্লাহ যেন সৃষ্টি শুরু করলো প্রথম দিন রোববারের দিন, তো আমরা রোববারটা ছুটির দিন ঘোষণা করলাম। দেখেন না খ্রিস্টান বিশ্বে রোববার ছুটির দিন না, এটা ওদের হলিডে। ইহুদিরা হলিডে হলো শনিবার। আল্লাহ তার নবীর মাধ্যমে বলে দিন দেখো তো শুক্রবার তো শ্রেষ্ঠ দিন, সাইয়িদুল আইয়াম, এই দিনটা কোন উম্মত নিতে চায়? ইহুদিনদেরকে বলেন তোমরা নেবা এই দিনটা হলিডে করার জন্য, না ওই দিন নেব না। ওরে বাপরে বাবা, ওই দিন আমাদের বাবা আদমকে সৃষ্টি করেছে আসরের সময়, ওই দিন নাকি? এ খ্রিস্টান তোমরা নেবা, তো না আমরা ওই দিন নেবো না, আমরা নেবো যেদিন সৃষ্টি শুরু হয়েছে আপনার সেই দিন। আর কেউ কোনোটা হাত দেয়নি, শেষে উম্মতে মুহাম্মদী রাজি হলো যে হ্যাঁ সাইয়িদুল আইয়াম যেমন শ্রেষ্ঠ দিন, ওই দিন আদমের সৃষ্টি হয়েছে, ওই দিন আদমের মৃত্যু হয়েছে, ওই দিন কিয়ামত হবে, এই শ্রেষ্ঠ দিনটি আমরাই গ্রহণ করতে রাজি হয়ে গেলাম। আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহ তোমরা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দিন তোমাদের জন্যই খাতুর মানায়, এই জন্য আমরা শুক্রবারে হলিডে, কিন্তু হতভাগা সরকার সারা জীবন এখানে শনিবার রোববার করে আসে, এখন ধন্যবাদ দিচ্ছে, যাকে ধন্যবাদ দেবো তা বলতে আপনার স্বৈরাচারই বলবে না, আবার ও তো গণতন্ত্র ছিল না, তাই না? যে শুক্রবার ছুটি করলো ও কি গণতন্ত্র ছিল? ভুলে গেছে না ঈশ্বর নামটা? এখন জেন্দা আছে বুড়া, এই কাজটা ওই করেছে, কিন্তু ওর নাম দিলে সমস্যা, কেন ও বলবো স্বৈরাচারী, স্বৈরাচারী কত যে ভাষা আপনাদের হয়েছে। ইসলামকে রাষ্ট্রধর্ম করে গেছে, এখন ওর এখন ও নবীন এখন ছুটির সময় কিছু ভালো খাওয়া দাওয়া দেবে আইন করেছে, একটা এক্স প্রেসিডেন্টটা বেশ ভালোভাবে খাবে দাবে মরা পর্যন্ত, ওর ভাগ্যটা হবে না, ফেরে সেরে ছিল। যাই হোক, এসব আপনাদের ব্যাপার স্যাপার মধ্যে আমরা ঢুকবো না, কেন মূল কথা হলো এই যে এই এই ব্যাখ্যা না দিতে পেরে যুক্তিবাদীরা কিভাবে পরাস্ত হয়েছে, একটা খালি নমুনা খালি বললাম যে ইয়াদের অর্থ কি আল্লাহর হাতের অর্থ, ওরা 42 রকম তফসির করেছে, শেষ পর্যন্ত কেউ একমত হতে পারেনি। অর্থাৎ এর ব্যাখ্যা অত্যন্ত পরিষ্কার, কিভাবে আলাল ওয়াজহে ইয়ালিকু বিশানিহি, আপনি এমনভাবে আল্লাহকে বিশ্বাস করুন যেমনটি তার মর্যাদার উপযোগী। মানুষের ব্যাখ্যা মানুষের উপযোগী, মানুষের কান মানুষের উপযোগী, মানুষের চোখ মানুষের উপযোগী, মানুষের হাত মানুষের উপযোগী। মানুষের হাত ধরে যদি গরুর মতো হয়, আপনি আপনার ছেলেকে গ্রহণ করেন, এই বেটা কি হয়েছে বলবে না? ছাগলের হাত যদি মানুষের মতো হয় তো মানুষ তো এক দুশো শুরু করে দেবে, টিকিট দিয়ে বিক্রি করবে, দেখ দেখ কি হয়েছে, শুরু হবে না? তো আল্লাহর হাত আল্লাহর মতো, বেটা তোমার মতো হবে নাকি? কথা শেষ হয়ে গেল, ব্যাখ্যা কি দরকার? তার হাত নোখ কিরকম, তার আঙুল কয়টা, পাঁচটা ছয়টা, বুড়ো আঙুল আসে কিনা, কেড়ে আঙুল আসে কিনা, এসব করা লাগবে নাকি? বুঝে বুঝে এক কথা শেষ, আহলাদিস এর পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য, মা এলি কবে শাহানিহি, তার মর্যাদা যেটা উপযোগী সেটাই হলো আল্লাহর হাত, তার হাত দুটা আল্লাহ বলেছেন, অতএব আমরা বিশ্বাস করব তার হাত দুটা। আল্লাহ বলছেন ধমক দিয়ে, ওলা তাকাব্বালা আলাইনা বাদাল আকাবীর, লা আখাযনাহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা বিল ওয়াতিন, যদি জিব্রিল বা মুহাম্মদ আমার নাজিলকৃত কোনো আয়াতের একটা কথাও নিজের থেকে বানিয়ে বলে, আমি আল্লাহ বলছি আমি ডান হাত দিয়ে আঁকড়ে ধরব, পাকড়া করব, অতঃপর তার গর্দানের রগ কেটে দেব, এই কঠিন ধমক দেওয়ার পরে আপনি কি করে বলতে পারেন দুই হাত আসলে নেই? ও হাত অর্থ কুদরত, তা আপনার তো গর্দন কাটা একেবারে লাজম হয়ে গেছে, আপনি যত বড় মুফাসসির মুফা হন না কেন, আপনার গর্দন কাটা শেষ, জাহান্নাম প্রস্তুত আপনার জন্য, ওই টুপি দাঁড়িয়ে জাহান্নামতে ঠেকাইতে পারবে না, আর ডিগ্রিতে কোনো কায়দা হবে না, ব্যাখ্যা ঘুরেছেন আপনি, ব্যাখ্যা ঘুরানোর দায়িত্ব কিন্তু আল্লাহ গ্রহণ করবে নাকি? আল্লাহ পরিষ্কার বলছে একটি হরফপূর্ণ পাল্টানোর ক্ষমতা মোহাম্মদকে আমি দেয় নাই, জিব্রিলকে আমি দেয় নাই, আর তোমরা পাল্টাবা, যে পাল্টাবে আমি তাকে ধরবো, লা আখাযনাহু বিল ইয়ামিন, ডান হাত দিয়ে ধরবো, মানে মজবুত ভাবে ধরবো, সুম্মা লাকাতানা বিল ওয়াতিন, অতঃপর তার গর্দনের মূল রক্ত কাটি দেবো। সাংঘাতিক ব্যাপার হচ্ছে না? তাহলে আমাদের কি এই আয়াতের পরিবর্তন করার কোনো সুযোগ আছে? আমাদের যুক্তি দিয়ে কিছু করার কায়দা আছে? এজন্য আমাদের এখানে মূলনীতি হচ্ছে এই, মিন গায়রে তাহরিফিন, কোনো পরিবর্তন চলবে না, ওয়ালা তাতিলিন, শূন্যকরণ চলবে না, যে আল্লাহ এখন আরশে নাই শূন্য হয়ে গেছে, এইসব বক্তব্য চলবে না, ওয়ালা তাকিয়ফিন, কোনো প্রকৃতি নির্ধারণ চলবে না, আল্লাহ অমুকের মতন, আল্লাহ ওই রকম সেই রকম এসব বলা যাবে না, ওয়ালা তামসিলিন, কারোর সঙ্গে তুলনা করা যাবে না, আল্লাহ তুলনাহীন, সমস্ত তুলনার ঊর্ধ্বে তিনি, ওয়ালা তাফবিদিন, এর অর্থ আমরা জানি না, আল্লাহ ভালো জানে, এই বলে পিছিয়ে আসা যাবে না, আল্লাহ যেটা বলেছে ওটাই বিশ্বাস করতে হবে, এইটা যদি বিশ্বাস না করেন তাহলে আপনি কিন্তু তৌহিদের উপর বিশ্বাসী হলেন না। মনে রাখবেন আরবের মুশরিকরাও আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু এইভাবে বিশ্বাস করত না, তারা যেভাবে মনে করতো সেইভাবে, আর সেইভাবে ওই যে মূর্তি পূজাকে এমনি হয়েছে নাকি ধারণা করতো, এর মধ্যে আল্লাহ সে বসে মাঝে মধ্যে, এ যারা তাজিয়া পূজা করে দেন, হাসান হোসেন হাই হোসেন হাই হোসেন করে, এরা তাজিয়া বানায় আর ভাবে এখানে হোসেনের রূপ এর মধ্যে ঢোকে এই কবরের মধ্যে, এটা ওইখানে যে হোসেনের কাছে যে আশ্রয় প্রার্থনা করে, যার যার রোগ পড়ে আছে ওখানে গিয়ে আরোগ্য প্রার্থনা করে, কল্পনা, সেরকম কল্পনা, কিচ্ছু নাই। এটা হলো আপনার আল্লাহ সম্পর্কে প্রথম বিশ্বাস, এভাবে রাখতে হবে। দুই নম্বর, ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অজাদ্দু বিল ইবাদা, আপনার যাবতীয় ইবাদত সিরেফ আল্লাহর জন্য খাস করতে হবে, কাউকে শরীক করা যাবে না। ইবাদতের সর্বোচ্চ বিষয়টি হল দোয়া, আর দোয়ার সর্বোচ্চ অনুষ্ঠান হচ্ছে সালাত, আর দোয়া হুয়াল ইবাদা, একেবারে হাদিসে পরিষ্কার সহি হাদিসে, আর দোয়া মুখুল ইবাদা যে হাদিসটা প্রায় চালু বাংলাদেশে এটা জয়ীফ হাদিস। দোয়া হল ইবাদতের মগজ, এটা জয়ীফ হাদিস। সহি হাদিস হল আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া নিজেই ইবাদত। এজন্য ইচ্ছা মতো দোয়া করার, আমরা বললে সালাত শেষে যে দলবদ্ধ মনোজ ছিল বাংলাদেশের দিন, এখন আর আছে, প্রায় চলে গেছে, ও থাকবে না বাংলাদেশে, কারণ ওই নিয়মটা আল্লাহ রাসূল নিজে জারি করেন নাই। ওটা একটা ইবাদত, যে যা খুশি সেইভাবে ইনিয়ে বিনিয়ে আট ঘন্টা উর্দু ফার্সি বাংলা দোয়া করবা, আর যারা সামনে পকেট সাফ করবা, এটা চলবে না। কি আহলাদ কি হানাবি, সমস্ত আলামরা এগুলি করতে একদিন ধরে, নববর্ষে হুজুরা যাবে দোকানদারের কাছে, দোকানে বসে এই তোর আব্বার নাম কি, এই এই বা তোর আব্বার একেবারে জান্নাতে ফেরদৌসে ঢুকে দেওয়ার পরে খালি পড়ে আসার সময় পকেট ভরে গেল। যত বেশি কায়দাগির দোয়া করা যাবে, তত বেশি দোকানদারের মনটা নরম হবে, তত বেশি পয়সা পকেটে ঢুকবে। এইটা ছিল আপনাদের চরিত্র একদিন, এ সব উঠে গেছে, যে জন্য আমাদের পরে যথেষ্ট জুলুম হয়েছে, যে হ্যাঁ আজকে মনোজাত বন্ধ করলো, কালকে সালাত বন্ধ করে দেবে, হঠাৎ যুব সংঘ। এই তো ছিল একদিন আপনাদের মজাব, এখন একটু লোকজন বেশি হয়েছে বলে ভয় আর কিছু বলে না। এই দোয়া করার পদ্ধতিটাও পর্যন্ত পরিষ্কারভাবে আল্লাহ রসুলের দোয়া, যা খুশি আপনি করতে পারেন না। আর দোয়া হল ইবাদা, দোয়াটা হল ইবাদত, কীভাবে করবেন না করবেন সবই তার কাছে, নজর করবেন, মান্নত করবেন, সবই আল্লাহর নামে হতে হবে। ছাগল জবাই করবেন আল্লাহর নামে হতে হবে, কোনো মানুষের নামে হবে না। সবচেয়ে বড় বিষয়টি হলো এখানে হিন্দু ভাইরা মূর্তির সামনে যে ইবাদত করে, মূর্তিকে খুশি করার জন্য পাগলের মতো টাকা পয়সা সব শেষ করে, দেখলেন তো কয়েকদিন আগে পূজা হয়ে গেল, কত কি হলো, লক্ষ লক্ষ বলে তো উচিত হবে না, কোটি কোটি বলে তো ভালো হবে, তাই না? একদিন দুদিন খুব রং টং চড়াই করলাম, তারপর দিন আবার ডুবালাম পানিতে। ও কি ধরনের দেবতা যে নিজে টিকে থাকতে পারে না, ও ওঠে আবার ডোবে। এইটা দেখে দূর অতীতে সাড়ে চার হাজার বছর পূর্বে ইব্রাহিম তার বাক্য বলেছিল, আব্বা আর তা আবদুন আমার তান হেতুন আল্লাহ খালাকাকুম আমার তা আমার, আপনি কেমন আপনি নিজ হাতে যে মূর্তি গড়লেন আর তার আপনি আবার পূজা করেন, অথচ আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এবং আপনার সমস্ত আমলকে সৃষ্টি করেছেন, আপনি কেটে বোঝেন না? তো বাপ দেখলে আরে বাপ রে বাপ, ছেলের কাছে আমি হেরে যাব, একেবারে ছেলেকে দিল গাল আচ্ছা মতো, তুমি কি চাও আমি আমার এলাকাগুলো সব পরিত্যাগ করি? লাইলাম তান তাহলে আর জীবন না কেন হজুর নি মালিয়া, তুমি যদি এইসব বক্তব্য রাখা বন্ধ না করো আমি তোমাকে পাথর মেরে মাথা চূর্ণ করে দেবো, বের হয়ে যাও দূরে সার কুলাঙ্গার আমার সামনে থেকে। বাপ তার রাগ ঝাড়লো বটে, আসলে কি বাপ হকের উপরে ছিল? বাপ তো নিজেই বাতিল পথে ছিল। মনে রাখবেন, যুক্তি যেখানে অচল যষ্টি সেখানে সচল। যখনই ক্ষমতাশালী কোনো মানুষ যুক্তির সামনে টিকতে পারে না, তখন সে তার ক্ষমতা জাহির করে। বাপ ছিল ক্ষমতাশালী নম্রদের মন্ত্রী, তার তো বিশাল ক্ষমতা, ইয়ে তো মিসকিন কিছুই না। অতএব দিল ছেলেকে দেশ থেকে বের করে তাড়িয়ে চলে গেলেন উনি ইরাকের মসুল নগর যে বসবাস করা শুরু করলেন। নবীদের গান পড়বেন, পুরো ইতিহাস সেখানে পাবেন। শুধু ইব্রাহিমের যুগে যেটা শেষ হয়েছে, এই যুগও ঠিক তাই আছে। আধুনিক ডিজিটাল যুগের মানুষ এত জ্ঞান বুদ্ধি রাখে, বিজ্ঞান দিয়ে দুনিয়ার সীমানা পেরিয়ে তারা চাঁদে চলে যাচ্ছে, অত এটুকু বোঝে না যে চাঁদ সূর্য পৃথিবীর সকল সৃষ্টিকর্তা একজন আছেন, তাঁর অদৃশ্য ইঙ্গিতের সব কিছুই হচ্ছে। মায়ের গর্ভে সন্তান আসছে, সেখানে আস্তে আস্তে বড় হচ্ছে, নয় নয় দশ দিন পরে সেখান থেকে বেরিয়ে আসছে, তারপরে আবার সে ধীরে ধীরে ছোট্ট শিশুটি যুবক হচ্ছে, সেখান থেকে আবার বার্ধক্যে চলে যাচ্ছে, সেখান থেকে একদিন সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। এত ডাক্তার কবির ঔষধ থাকতেও তার যৌবনকে কেউ ফিরিয়ে দিতে পারছে না, বার্ধক্যকে সে যৌবনে ফিরিয়ে আনতে পারছে না, অসুখকে সে দূর নিরাময় করতে পারছে না, দেখছে সে পুরোপুরি একটা বাধ্যগত জীব। কে তাকে বাধ্য করছে, কে তাকে দুনিয়াতে আনলো, কে তাকে দুনিয়াতে বিদায় করে নিয়ে যাবে, দেখতে পাচ্ছে নিজে, সারা জীবন বিজ্ঞানের গবেষণা করব, নিজের বুকের মধ্যে লুক্কায়িত আত্মাটাকে সে কখনো খুঁজে পায় নাই। অথচ এই যুগের শ্রেষ্ঠ বিজ্ঞানী আইনস্টাইন বলে খ্যাত স্টিফেন হকিংসের সমস্ত দেহটাই প্যারালাইজ হয়ে পড়ে আছে, তাহলে মাথাটুকু আছে। সে বলে বলে কি, আমি গবেষণা করে দেখলাম আসলে পরকাল বলে কিছু নাই, মানে আল্লাহ ওকে কবুল করেনি, ওকে প্রতিভা দিয়েছে মানুষের কল্যাণের জন্য ফিজিক্সের উপরে, কিন্তু আল্লাহ ওকে জান্নাতের জন্য কবুল করে নাই, সেজন্য ও জাহান্নামী হয়ে তবু মানুষের জন্য কিছু কাজ করে যাচ্ছে। ফাজের, আল্লাহ রসুল বলছেন আল্লাহ অবশ্যই ফাসেক ফাজেরদের মাধ্যমে এই দিনকে সাহায্য করে থাকেন। অর্থাৎ ফাসেক ফাজের ভালো কাজ করলেই যে সে জান্নাত হবে এটা ভাববেন না। মনে রাখবেন ওহুদের যুদ্ধে এক এক কুজবান আটজন বিরোধী সৈন্যকে, কাফের সৈন্যকে হত্যা করেছিল, এরপরেও সে জাহান্নামী হয়েছিল। সে মরার সময় বলছে কি, আসলে আমি যে এই যুদ্ধ করেছি আমার বীরত্ব জাহির করার জন্য, আমার বংশের গৌরব যেন সারা দুনিয়ার লোক স্মরণ করে সেই জন্য। আল্লাহ রসুল বললে ও জাহান্নামের অধিবাসী, ও যদিও আমার সঙ্গে জিহাদ করেছে খাবারদের বিরুদ্ধে, ও জান্নাত পাবে না। তাহলে আল্লাহ পাকের এই একত্ববাদ, যেটাকে আমরা তৌহিদ বলছি, এটা বুঝতে গেলে আপনার যাবতীয় দাসত্ব আল্লাহর জন্যই নির্ধারণ করতে হবে। আপনি আল্লাহকে শ্রদ্ধা করলেন, সঙ্গে সঙ্গে কবরে শ্রদ্ধা করলেন, দুটো একসঙ্গে করলেন, রামও ঠিক রাখলেন, রহিমও ঠিক রাখলেন, যেটাই বাধে এই যদি আপনার চিন্তাধারা হয় আপনি জান্নাত পাবেন? আপনি তৌহিদপন্থী হবেন না কোশ্চিন কালো। আপনি অবশ্যই নিঃসন্দেহে মোশরেক, কবর পূজারি কখনই মুওয়াহিদ হতে পারে না, তৌহিদপন্থী হতে পারে না, সে সেরে একটা মোশরেক। আগে ছিল মূর্তি পূজারি, এখন হয়েছে কবর পূজারি, দুটা সেম, এর মধ্যে কোনোই ফারাক নেই। হ্যাঁ, ওরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতো না, এরা একটু বলে, এ বলার কোনো দাম নেই, মানে বুঝে বলে না, বুঝে বললে কোশ্চিন কেন সে আল্লাহকে ছেড়ে আর কারো কাছে প্রার্থনা করতে পারে না। এটা হলো তৌহিদের ইবাদা মৌলিক জিনিস। এখানে তিন নম্বর হলো, আপনি যখন আইন আল্লাহকে বিশ্বাস করবেন তো আপনাকে এটাও মানতে হবে আল্লাহর দেওয়া আইন ও বিধানগুলো মানব। যখনই আমরা আমাদের সরকারের আনুগত্য করব, সরকারের আইন মানব না? এই যে একটু আগে মাইকিং হলে শুনলেন না, এইটা না মানলে আইনত দণ্ডনীয় হইবে। কার আইন ওটা? সরকারের আইন না তো? আল্লাহ যে বিধান পাঠিয়েছেন কোরআন হাদিসের মাধ্যমে, এটা আমি অমান্য করলে আল্লাহ বলে ইয়া না মানলে আপনি অবশ্যই জাহান্নামে হইবেন, আল্লাহর বলা দোষ হবে? আপনি যদি আমাকে কারাগার তো দুনিয়াবি জাহান্নাম ঢুকাইতে পারেন, আল্লাহ আল্লাহ জাহান্নামে আপনাকে ঢুকাবে না? হালাল হারামের মালিক আপনি নন। যদি আপনি সত্যিকার অর্থে তৌহিদে বিশ্বাসী হন, তাহলে আল্লাহ কৃত হালালকে আপনি হালাল হিসেবে মেনে নেবেন, তাঁর কৃত হারামকে আপনি হারাম হিসেবে মেনে নেবেন। আমি আশ্চর্য হয়ে যাই যখন গাড়িতে উঠছি, ড্রাইভার কালকে বলছে আমি যে কোনো মিলে আমার রুজিটা হালাল করবই, আমার বস যাই বলে বলুক গা। আমি আশ্চর্য গেলাম, একটা ড্রাইভার মানুষ কতটুকুই বা লেখাপড়া জানে, বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের ভিতরে গাড়ি চড়ে নিয়ে যাচ্ছে। মনে মনে বলছি এই প্রফেসররা যদি ওরকমভাবে ড্রাইভারের মতো ইমানটা যদি এদের মধ্যে হইতো, তাহলে এদের দিয়ে এত দুর্নীতি দুনিয়াতে হইতো না। আমি একেবারে পরিষ্কার ধরে নিলাম নিঃসন্দেহে ওই ড্রাইভারটা ক্লিন সেভ হলে ওই জান্নাত পাবে, আমি জান্নাত পাবো না দাঁড়িয়ালা হওয়া সত্ত্বেও। কারণ কি, আমার মাথা ঢুকে বসে আছে আমি নিজে আইন তৈরি করব, তাই দিয়ে দেশ শাসন করব, মানুষকে গোলাম বানাবো, এই আমি বাস আমি বিশাল কেটে হয়ে গেলাম, লোকে আমার গোলাপ ফুলের মালা দেবে। আর ও মনে করছে যে না, রুজি আমি হালাল করব, টাইম মতো আসব, কোনো অবস্থায় কাজে ফাঁকি দেব না। দুজনের আকিদা একরকম হবে? এই জন্য বলছি ভাই, আপনি যখনই আল্লাহকে বিশ্বাস করবেন তখন আপনার আল্লাহর আইনকেও বিশ্বাস করতে হবে, সেটা মানতে হবে। এটাই হলো তৌহিদ, এটার বাইরে গিয়ে তৌহিদ হয় না। আপনি আব্বাকে আব্বা বলে মানছেন, আব্বার হুকুম মানবেন না, আপনি কেমন ছেলে বিশ্বাস করছো? এগুলো এটা সহজ সহজ কথা, এগুলো কোনো কঠিন বিষয় না। এইটা যদি আমি না মানি আমি নিঃসন্দেহে তৌহিদপন্থী হলাম না। আইন রচনার একমাত্র অধিকার আল্লাহর হাতে, তিনি বলেছেন সুদ হারাম, আপনি কখনো সুদ হালাল করতে পারেন না। তিনি বলছেন জেনা হারাম, আপনি কখনো জেনা হারাল হালাম করতে পারেন না। আচ্ছা, আমরা করেছি রাজনীতির নামে দোহাই দিয়ে আমরা এই হালালকে হারাম করছি, হারামকে হালাল করছি, ধর্ম নেতারা ধর্মের দোহাই দিয়ে হারামকে হালাল করছে। একদিন বলে নাই মা বোনদের পক্ষে জুলুম হচ্ছে, হিল্লার নাম করে তিন তালাককে এক তালাক করে, এমনকি সালাতের মধ্যে পর্যন্ত ধর্মনেতারা দুর্নীতি করে, কোটি কোটি মুসলমান সহিহ হাদিস বাদ দিয়ে এসব বানোয়াট মজহাবের হুজুরদের ফতোয়া অনুযায়ী সালাত আদায় করে। তাদের দলিল ঠিক কাফেররা যে দলিল দিত বা নাত্তাবিমা ওয়াজাদনা আলাইহি আবানা, বাপ দাদারা যা করেছে আমরা তারই অনুসরণ করব, এই বলে আল্লাহ রসুলকে তার বিষিয়ে দিত। এ যুগেও আমরা যারা ধর্মনেতা হয়েছি, রাজনৈতিক নেতা হয়েছি, আমরা বলে দিচ্ছি যে কোনো অবস্থায় হবে না, আমরা যা বলেছি এটাই হবে, বাপদা যা করেছে সেটাই হবে, তুমি যতই ফতোয়া দা হাদিস কোরআন খুলে দেখো লাভ হবে না। তাহলে কি হলো, ধর্মনেতারা ধর্ম নামে ধর্মের বিরোধিতা করে যাচ্ছে, রাজনৈতিক নেতারা রাজনীতি নামে হালালকে হারাম করছে, এরপরে বলছে আমরা তৌহিদবাদী মুসলমান, এটা কি তৌহিদ হবে? আদৌ হতে পারে না। তৌহিদ তন্ত্র হলে আপনাকে এই মৌলিকভাবে তিনটি শর্ত মেনে নিতে হবে, এবং এই তিনটি শর্তের কোনোটার মধ্যে কোন রকম দরাদরি করা যাবে না, এটা হলো চতুর্থ মূলনীতি। সুযোগ মতো এটুকু করবেন, সুযোগ মতো এটা ছাড়বেন, এটা করার অধিকার আপনাকে আল্লাহ দেন না। আত মেনু নবে বাকদের কিতাব তাকরু নবে বাস সমাজে যাও মাইয়া ফাল দাল কেমন কেমন খেজুর বলে হায়াতে দুনিয়া। ইহুদেরা এই কাজটা করতো, আল্লাহ ইহুদিদের ধমক দিচ্ছেন, বুকসুরে বাকারা পড়ে দেখেন, তোমরা কোরআনের তোমাদের কিতাব অর্থাৎ তাওরাতের বা ইনজিলের কিছু অংশ মানবে, কিছু অংশ ছাড়বে, পরিণাম কী হবে জানো? ইল্লা খিজিউন ফিল হায়াতের দুনিয়া, দুনিয়া জীবনে তুমি হবে লাঞ্ছিত, আর আখরাত হবে তুমি জাহান্নামের আজাবে পতিত। ইহুদিদেরকে ধমক দিয়ে আল্লাহ আমাদেরকে শেখাচ্ছেন, আমরাও কোরআনের এক অংশ মানলাম, এক অংশ ছাড়লাম, আমাদের উপায় কী হবে? এখানে ব্যাখ্যা আল্লাহর পক্ষ থেকে শুনেন, ওমা কান আলি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওমা ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। সূরা আহজাব 34 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কোনো মুসলমান নারী বা পুরুষের কোনো ইখতিয়ার দেওয়া হয় নাই, যখন তার সামনে আল্লাহ বা তার রসুলের কোনো নির্দেশ আসে সেই ব্যাপারে কথা বলার ইখতিয়ার তাকে আমরা দেই নাই। খিয়ারা তোমেন আমরে, খিয়ার মানে ইখতিয়ার, কোনো ইখতিয়ার আমরা তাকে দেই নাই, টু শব্দ করতে পারব না। কোরবানির ছাগল জবাই করবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলো তবে হালাল, আর নইলে হালাল নয়। হিন্দুরা একই খাসি জবে করছে, ঘাড়ে কফ দিয়ে মাথা আলাদা করে দিচ্ছে, ওটা হালাল নয়, যদিও পশু তো পরিবর্তন নাই, পশু দুটোই ছাগল, কিন্তু ওটা হারাম, এটা হালাল। কেন হবে? তোমার কেন বলার কোনো অধিকার নেই, এটাই নিয়ম। তুমি আল্লাহর নামে আল্লাহর দেওয়া গবাদি পশু জবাই করতে হবে, ওই গবাদি পশু তুমি সৃষ্টি করো নি, আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমার খাওয়ার জন্য, আমার নামে তুমি খাবে না, বেটা তুমি মূর্তির নামে খাবে নাকি? এটা হবে না। আপনি যুক্তি দিয়ে মেলা কথা বলতে পারেন, তো আমি আনুগত্য দিয়ে তার জবাব দেবো, কারণ আমাকে মরতে হবে, আমাকে জান্নাত বা জাহান্নাম একটা যেতে হবে, তোমার যুক্তি নিয়ে তুমি থাকো, আমি আনুগত্য নিয়ে দুনিয়াতে বিদায় হয়ে যাবো। এটি হল মৌলিক কথা, এবারে কোনো যুক্তি নাই এর মধ্যে। এরপরে আল্লাহ বলছেন ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। শুনে রেখো, তোমার রবের কসম করে হে মোহাম্মদ আমি বলছি, ওরা কখনোই ইমানদার নয় যারা তোমাকে তাদের বিবাদীয় বিষয়ে মীমাংসাকারী হিসেবে মেনে নেয়নি, অতঃপর তাদের অন্তরে কোনো দ্বিধা সংকোচ রাখেনি তোমার আনুগত্যের ব্যাপারে, এবং তোমার প্রতি পূর্ণ আত্মসমর্পণ করেনি, ওরা কশ্চিনকালও ইমানদার নয়। ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম খেয়ে আমি বলছি, আল্লাহ নিজে কসম করে বলছেন। এই আয়াত এর ভুল ব্যাখ্যার কারণে এখানে গিয়েও কিন্তু জঙ্গিরা বড় বিপদে ফেলেছে মুসলমানদেরকে। তারা এই আয়াত দিয়ে বলে দিচ্ছে যে কোনো ব্যক্তি কোরআন হাদিসের বিরোধিতা করবে তার কল্লা উড়াও। আল্লাহ বলছে সে মুসলমান নয়, মুমিন নয়, অতএব তুমি যদি মুমিন নয় তাহলে কি কাফের, কাফের হলে তার কি রক্ত হালাল, অতএব আমি মেরে ফেলবো তোমাকে, সমস্যা শেষ। এই হলো ওদের ব্যাখ্যা। এই ব্যাখ্যার মানে ফেরে পড়ে আমাদের ইংলিশে প্রফেসর রেজাউল করিম ভাই নিহত হলেন, কবে আমাদের ভাগে পড়ে আল্লাহ ভালো জানে, ওরা কে যে কখন কোয়ে কীভাবে মরতে যাবে হিসাব নিকাশ নাই, কেন ওই যে আয়াতটা পেয়ে গেছে, অথচ এর ব্যাখ্যা ওরা জানে না। বুখারী শরীফ 2359 নম্বর হাদিস পড়ে দেখেন, সেখানে পরিষ্কার আল্লাহ রাসূল দেখাচ্ছেন যে এই আয়াতটা নাজিল হয়েছে কোন প্রেক্ষাপটে। ওরা তো সব দেখাটাকে না, কোরআন পেলে হয়ে গেল, হাদিসই মানে না। আয়াতটা নাজিল হয়েছিল দুজন বদরি সাহাবিকে লক্ষ্য করে, তারা দুজন ঝগড়া করেছিলেন পানি শেষ দেওয়া নিয়ে, উপরের জমিওয়ালা আর নিচের জমিওয়ালা। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, উপরের জমিওয়ালা পানি শেঁচা হয়ে গেলে নালা ছেড়ে দেবে, নিচের জমিওয়ালা পানি পাবে। ওর এটা পছন্দ হয়নি, বলে ও উপরের জমিওয়ালা আপনার ফুফুতো ভাই বলে আপনি ওইদিকে সাপোর্ট দিলেন, আমাকে, আমি তো আপনার ভাইটাই না, তো আমাকে দিলেন না। কত বহতা চিন্তা করে, আসলে উপরের জমিওয়ালা কে নিচের জমিওয়ালা কে এর তো দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো পানিতে যেতে গেলে আগে উপরের জমিতে শেষতেই হবে, তারপরে তো নিচের জমিতে যাবে, এটা পছন্দ হয়নি। তখন এই আয়াত নাজিল হয়। এখন দেখা গেল ওই দুজন সাহাবি যারা ঝগড়া করেছে আপোষে, দুজনেই কিন্তু বদরি সাহাবি, আর বদরি সাহাবির সমস্ত গুনাহ মাফ, এটা আছে হাদিসে। তাহলে আপনি কাকে কাফের বলবেন? এর দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যে মানুষের প্রকৃতিগত স্বভাবই হচ্ছে এটা, আত্মটান। এ আলেম হোক জাহিল হোক সবার মধ্যে এটা আছে, আমি আগে নেব, আমি চাই, আমি চাই, ভাবটা সবার মধ্যে আছে না? এইটার কারণে ঝগড়া হতে পারে, তার অর্থ এটা না যে ওই ইমাম তো খারিজ হবে, ও কতলের উপযুক্ত হয়ে যাবে, অর্থ এটা না। এটা বুঝতে গেলে আপনার হাদিস পড়া লাগবে, কিন্তু আপনি হাদিস পড়বেন না, জানবে কোথেকে? সেজন্য এই যে আল্লাহ ধমক দিয়েছেন কঠিনভাবে, যারা আল্লাহকে এবং তার রসুলকে তার জীবনের সর্বক্ষেত্রে আনুগত্য করেনি, তারা কখনই মুমিন নয়, অর্থ লা ইস্তাকবিলুন আল ঈমান, পূর্ণ মুমিন নয়। এখন কথা ক্লিয়ার হলো তো আপনার? সে কবিরা গুনাহগার নিঃসন্দেহে, কিন্তু সে কাফের নয়। এই কাফের বানানোর ফতোয়া দিয়ে হাজার হাজার মানুষ আজকে মরতেছে, গুলি খাচ্ছে, কোনো মানুষের হেদায়েতের সুযোগ থাকছে না। ছোট্ট ছোট ছেলেবেলে 15-16-17 বছর বয়স, ওরা এক বড় বড় মহাদ্দেশ ফকির হয়ে গেছে, কে কার কথা শোনে? মূল বিষয়টি তৌহিদ, এর বিষয়টি আমাদের ধারণা পরিষ্কার নয়। আবার মনে করে দিচ্ছি, তৌহিদ বুঝতে গেলে আপনাকে প্রথমে ভাবতে হবে আল্লাহ শুধু সৃষ্টিকর্তা নন, আল্লাহর নিজস্ব যে গুণ এবং তার নাম যেগুলো আছে সেগুলোকে আপনার পূর্ণ ধারণা রাখতে হবে। তিনি এত বড়, যে কত বড় আমি তো জানি না, তিনি যতটুকু আমাদের বলেছেন ততটুকু আমাকে বিশ্বাস করতে হবে, ওখানে কোনো নিজের যুক্তি বুদ্ধি দিয়ে বুঝতে গেলে চলবে না। তার বড়ত্ব, তার মহত্ব আপনাকে স্বীকার করে নিতে হবে। আমরা আল্লাহর নিকটে অতি নগণ্য একটা সৃষ্টি মাত্র, তিনি বিশাল আসমান সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টির তুলনায় মানব সৃষ্টি ছোট নয়। এই আল্লাহর বড়ত্বকে উপলব্ধি করাটাই হল তৌহিদের মূল জিনিস, তৌহিদ আসমা ও সিফাত যাকে বলা হয়। এরপরে আপনার ইবাদত সম্পূর্ণরূপে আল্লাহর জন্য খালি করতে হবে, তাজরিদুল ইবাদাহ লিল্লাহি ওয়াহদাহ, ইফরাদুল ইবাদাহ লিল্লাহি ওয়াহদাহ। আল্লাহ ছাড়া আর কারোর কাছে দোয়া করা যাবে না, কারোর ওসিলা ধরা যাবে না, কোনো মৃত ব্যক্তির ওসিলা ধরতে প্রশ্নই ওঠে না। বৃষ্টি হচ্ছে না, ওমর ফারুক বলছেন উনি নিজে খলিফা, হে আব্বাস আসেন, আপনি ইস্তিসকা সালাত আদায় করেন। কেন আপনি থাকতে না? যখন আল্লাহ রাসূল বেঁচে ছিলেন তখন আমরা তার দোহাই দিয়ে বৃষ্টি প্রার্থনা করতাম, আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিতেন। এখন তিনি চলে গেছেন, তারই চাচা আব্বাস আপনি, আমরা আপনাকে, আপনার মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করব, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে বৃষ্টি দান করবেন। বুখারী শরীফ 10-25 নম্বর হাদিস। এখন যদি ওমর ফারুক বলতেন যে না আপনার দরকার নেই, আল্লাহ রাসূল কবরে গিয়ে ওখান দিয়ে বলি হে আল্লাহ রাসূল আপনি আমাদের জন্য দোয়া করে দেন, তা তো তিনি বলেননি। আর আমরা এমন হয়ে গেছি সব দৌড়ে চলে যায় এক এক কবরে, এখানে নয় দেওয়া যদি আল্লাহকে ডাকলে আল্লাহ ডাক শুনবে না, আমাকে ডেকে আটরি যাওয়া লাগবে, আমাকে চরমানি যাওয়া লাগবে, কে কার বুঝায়, যাচ্ছি কে ঠেকায় আমাকে, গরু সব চললো ওদিকে, এদিকে নয় দেওয়া লোকের ভাগে খাওয়া দড়ে না। এই যে কি যে বিপদে পড়ে গেছে এই আকিদা নিয়ে, এটা মুখে কিন্তু সব মুসলমান, তৌহিদ এদের মধ্যে না। এই ব্যাখ্যাটা দয়া করে ভোলার চেষ্টা করবেন না, মনে রাখবেন ভালো করে, তৌহিদ পন্থী হতে গেলে আপনাকে অবশ্যই আপনার যাবতীয় ইবাদত স্রেফ আল্লাহর জন্য খাস করতে হবে। আর 3 নম্বর, আল্লাহর বিধান মানতে হবে, বিধান না মানে আপনি মুসলমান হবেন কেমন করে? এটা তো সহজ কথা, আল্লাহর হালালকে হালাল বলতে হবে, আল্লাহ কিন্তু হারামকে হারাম করতে হবে। আপনি নিজে কোনো আইন তৈরি করতে পারবেন না, মানুষকে মানুষের দাসত্ব করা যাবে না, মানুষ সেরেপ আল্লাহর দাসত্ব করবে। অবশ্যই আমাদের রাষ্ট্রনেতাগণ আল্লাহর বিধানটাই দেশে চালু করবেন, নিজের তৈরি বিধান নয়। রাষ্ট্র থাকবে, সরকারও থাকবে, সবই থাকবে, কিন্তু তারা আল্লাহর বিধান চালু করবে, এই তো কথা, এর বেশি কিছু না। এই তিনটা মৌলিক বিষয়ে কোন রকম দরাদরি চলবে না। এই চতুর্থ শর্ত হচ্ছে আপনি সুযোগ মতো এটা করবেন, ওটা ছাড়বেন, এই করবেন, সেই করবেন, এটা হবে না। সুদ হারাম শুরু করার জন্য কেয়ামত পর্যন্ত হারাম, এক ঘন্টার জন্য ওটা হালাল হবে না। মদ হারামটা চিরদিনের জন্য হারাম, ওই এক মিনিটের জন্য মদ হারাম হবে না, হালাল হবে না। ঠিক জেনা হারাম তো সর্বদা হারাম, কোনো অবস্থায় ওটা হালাল হবে না। এই যেগুলো হারাম নিয়মিত, স্পষ্ট হারাম স্পষ্ট হালাল, এগুলো সম্পর্কে আপনাকে অবশ্যই মেনে নিতে হবে। মানলে তৌহিদ হইল, না মানলে তৌহিদ গেল। এই বিষয়গুলো খেয়াল রাখবেন যেন আমাদের আকীদা নষ্ট না হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত অর্থে তৌহিদবাদী ও তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।